জনপদ তো কেম জনিও হাম জননি আর কি শোধ হোক দরদ রাত সরগর্দনি হর কে শোধ হোক দরদ রাত সরগর্দনি সরসরিয়ে সর কুয়ে তো নয় বারে তো স্বর নগিরে বেদিন আসনি করে তো স্বর নগিরে বেদিন আসনি شیگاهی آشیان ها که به سود آه جان کاهی